তহিয়ার কবিতা এ উদাস দীপর খলিতা মই সগামুর মৃত্যুরে রস তহিয়ার কবিতা উদাস দীপর খলিতা বিচারি নেপায় যি নদী কেনিবা তরি গল মোর যে মন তনামি সেই নদীর সকলো তারে সুরে তারে সুরে সুন্দর করো দরদিহি গীতিকা এ উদাস দীপর খলিতা খলিতা পাতে মোর ঢাকিছে তিয়া জীবন ডুবরিব নিরাশ দাওরে খানিছে হিয়া নিরাশ দাওরে খানিছে হিয়া আবেরি বেরি শিল্পী যে মই তারে বুনা শিল্পী যে মই তারে বুনা মোর সপনর জুলিকা হে উদাস দীপর খলিতা মই সগামুর মৃত্যুরে রস তহিয়ার কবিতা এ উদাস দীপর খলিতা মই সগামুর মৃত্যুরে রস তহিয়ার কবিতা এ উদাস দীপর খলিতা